بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال عليه الصلاة والسلام إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم حاضرین আমি আপনাদের এখানে পৌঁছার পরে বিজ্ঞাপনে দেখতে পেলাম এটা তফসিরুল কুরআন সম্মেলন, এজন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনের সূরায়ে বনি ইসরাঈলের 19 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এ আয়াতের তফসির থেকে কিছু কথা আপনাদের শোনাবার জন্য আয়াতের ধারাবাহিক তর্জমা এবং ধারাবাহিক তফসির আলোচনা করার মতো সময় সুযোগ আমাদের হাতে নেই, এজন্য আয়াতের তফসিরের সারমর্মটাই শুধু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের করণীয় এবং তার ফলাফল বর্ণনা করেছে। আল্লাহ বলেন মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআইহা ওয়া হুয়া মুমিন, অর্থাৎ কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, সহিহ নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই চারটা যদি মুমিন হয় আর নেক আমল করে, সহিহ নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, তাহলে এই মুমিন বান্দার এই কাজগুলির সুফল পরকালের জন্য অবধারিত হয়ে থাকবে, অর্থাৎ তার জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া হচ্ছে। চারটা কাজ আমরা মনে রাখি, যে চার কাজের জন্য আল্লাহ মুমিনদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর সহিহ নিয়তে করা, 4 নম্বর নবীর তরিকা মতে করা। মুমিন হওয়া কথাটারও ব্যাখ্যা আছে, নেক আমল করা কথাটারও ব্যাখ্যা আছে, সহিহ নিয়ত কাকে বলে তারও ব্যাখ্যা আছে, কিন্তু সেগুলি যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় নয়, তাই চতুর্থ কাজটা যে নবীর তরিকা মতে করা, এটা আমার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত, এজন্য শুধু চতুর্থ কাজটা সম্পর্কে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। রাসুলের সুন্নত কথাটা আমরা সদা সর্বদা বলে থাকি, এই রাসুলের সুন্নত কথাটাকে 3টি অর্থে ব্যবহার করা হয়। রাসুলের সুন্নত কথার একটা অর্থ হল রাসুলের হাদিস, রাসুলের সুন্নত কথার দ্বিতীয় অর্থ হল রাসুলের ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। রাসুলের সেই রকম আমলকেও রাসুলের সুন্নত বলা হয়। রাসুলের সুন্নত কথার তিন নম্বর অর্থ হল রাসুলের তরিকা, রাসুলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। তিনটা অর্থ মনে রাখলে আমাদের সামনের কথাগুলি বোঝা সহজ হবে। রাসুলের সুন্নত কথার তিনটা অর্থ, রাসুলের হাদিস, রাসুলের আমল, রাসুলের তরিকা। দেখুন তো জীবন ভর মনে রাখতে পারবেন কিনা রাসুলের সুন্নত কথার তিনটা অর্থ, রাসুলের হাদিস, রাসুলের আমল, রাসুলের তরিকা। রাসুলের হাদিসকেও রাসুলের সুন্নত বলা হয়, রাসুলের অনুকরণীয় আমলকেও রাসুলের সুন্নত বলা হয়, রাসুলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি যাকে রাসুলের তরিকা বলা হয় এইটাকেও রাসুলের সুন্নত বলা হয়। এক হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় কালে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস সত্যভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমার রেখে যাওয়া জিনিস দুটির প্রথমটি হল আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় জিনিসটি হল রাসুলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহর রাসুল নিজেই রাসুলের সুন্নত কথাটাকে রাসুলের হাদিস অর্থে ব্যবহার করেছে। কাজেই রাসুলের সুন্নত কথার একটি অর্থ হল রাসুলের হাদিস, যা এই হাদিসে আল্লাহ রাসুল নিজেই এই এই কথাটাকে এই অর্থে ব্যবহার করেছে। রাসুলের সুন্নত কথার দুই নম্বর অর্থ রাসুলের আমল। এ মর্মে এক হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের বেলার রোজা আল্লাহর ফরজ, রাতের বেলার তারাবিহের নামাজ রাসুলের সুন্নত। ভালোভাবে বুঝে থাকলে কেউ বলতে পারেন এখানে রাসুলের সুন্নত কত নম্বর অর্থে? দুই নম্বর। এখানে রাসুলের সুন্নত অর্থ রাসুলের অনুসরণীয় আমল। তারাবিহের নামাজ রাসুল পড়েছেন, এই জন্য আমরা উম্মতের জন্য এই আমলটা অনুসরণীয়। কাজেই এ হাদিসে রাসুলের সুন্নত কথাটা রাসুলের আমল অর্থে ব্যবহার করা হয়েছে, দুই নম্বর অর্থে ব্যবহার করা হয়েছে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যদি আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে তারা একশত শহীদের তক্ক। এখানে আমার সুন্নত অর্থ আমার একটি আমল নয়, এখানে আমার সুন্নত অর্থ আমার হাদিস নয়, এখানে আমার সুন্নত অর্থ আমার তরিকা। আমার তরিকায় যারা অটল থাকবে ফেতনার যুগে, অর্থাৎ যে যুগে আমার উম্মতেরা আমার তরিকার থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার তরিকায় অটল থাকবে তারা একশত শহীদের তত্ত্ব। বুঝে থাকলে আবার বলুন তো রাসুল নিজেই তার হাদিসে সুন্নত কথাটাকে কতটি অর্থে ব্যবহার করেছে? রাসুলের সুন্নত কথার একটি অর্থ রাসুলের হাদিস, রাসুলের সুন্নত কথার দ্বিতীয় অর্থ রাসুলের আমল, রাসুলের সুন্নত কথার তৃতীয় অর্থ রাসুলের তরিকা। প্রথম অর্থে যে রাসুলের হাদিসকে যে রাসুলের সুন্নত বলা হয়, এখানে এই সুন্নত এর আরেক নাম যে হাদিস। হাদিস শব্দের অর্থ রচিত, বানানো কথা। রাসুলের হাদিস আসলে কারো বানানো কথা নয়, আল্লাহর নাজিলকৃত ওহী। আল্লাহর ওহী দুই প্রকার, এক প্রকার ওহীকে কুরআন বলা হয়, আর এক প্রকার ওহীকে হাদিস বলা হয়। কুরআনের মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, হাদিসের মর্ম আল্লাহ প্রদত্ত, কিন্তু আল্লাহ প্রদত্ত মর্মটাকে রাসূল তার নিজের ভাষায় ব্যক্ত করেছেন। কুরআনের শব্দ যেহেতু আল্লাহর দেওয়া, এই জন্য কুরআনের মর্ম যেমন কাদিম অনাদি সম্পন্ন, কুরআনের শব্দগুলিও কাদিম অনাদি সম্পন্ন, আর হাদিসের মর্ম আল্লাহ প্রদত্ত হলেও হাদিসের শব্দ যেহেতু রাসূলের চয়নিত, এই জন্য হাদিসের শব্দগুলি কুরআনের শব্দগুলির মতো কাদিম নয়। এই কাদিমের বিপরীত বুঝাবার জন্য হাদিসকে হাদিস বলা হয়। এটা এমন একটা কঠিন কথা যা শুধু হাদিসের ক্লাসের ছাত্ররাই অতি সহজে বুঝতে পারে। হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়া অন্যদের জন্য এই কথাটা বোঝা একটু কঠিন। কুরআনের শব্দগুলি যেহেতু কাদিম, এর বিপরীতে রাসূলের হাদিসের শব্দগুলিকে হাদিস বলা হয়েছে, অর্থাৎ এখানে হাদিস কদিমের বিপরীতে ব্যবহার করা হয়। যারা বুঝতে পারেননি তাদের জন্য বোঝা কোনো জরুরি নয়, দরকারি নয়, স্মরণ না রাখলেও কোনো অসুবিধা নেই। আর রাসূলের সুন্নত কথার দুই নম্বর অর্থ যে রাসূলের আমল, এই আমলটা দুই প্রকার। রাসূলের আমলকে যে সুন্নত বলা হয়, এই সুন্নতটা দুই প্রকার, একটাকে বলে সুন্নতে মুআক্কাদা, আরেকটাকে বলে সুন্নতে জাহেদা। আপনারা যারা দৈনিক পাঁচ বেলা নিয়মিত নামাজ পড়েন, আপনারা খুব সহজেই বুঝবেন, জোহরের সময়ও চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরের সময়ও চার রাকাত সুন্নত নামাজ। অবশ্যই নামাজীগণ বলতে পারবেন জোহরের চার রাকাত সুন্নত আর আসরের চার রাকাত সুন্নত কি একরকম না দুই রকম? জোহরের সুন্নতটার নাম সুন্নতে মুআক্কাদা, আসরের সুন্নতটার নাম সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কিয়ামতের দিন রাসূলের খাস সুপারিশ পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা কাকে বলে এবং তা নিয়মিত পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, এটাও যদি আমরা পরিষ্কারভাবে না বুঝি তাহলে সুন্নত বিদাতের আলোচনার কোনো সার্থকতা থাকে না। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করনেওয়ালারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। খাস সুপারিশ বলা হয় যে সমস্ত সুপারিশ শুধু মুমিন মুসলমানেরা পাবে। আর একটা সুপারিশ আছে হাসরের মাঠে আমাদের নবীর, যেটা বেদিন কাফিরেরাও, সেটা কোনটা? হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য একটা সুপারিশের দরকার হবে, সেটা আর কোন নবীকে এই অধিকার আল্লাহ দেননি। একমাত্র আমাদের নবীকে অধিকার দিয়েছেন হাসরের মাঠে মুমিন বেদিন নির্বিশেষে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য শুধুমাত্র আমাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, এবং আমাদের নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের বিচার কার্য শুরু করবেন। এটা শুধু মুমিনেরা পাবে না, সবাই পাবে, এই জন্য এটাকে খাস সুপারিশ বলে না, এটাকে আম সুপারিশ বলে। এইটা ছাড়া আর যত প্রকারের সুপারিশ হাসরের মাঠে হবে সবগুলি সুপারিশ শুধুমাত্র মুমিন বান্দারা পাবে, বেদিন কাফিরেরা পাবে না, ওইগুলিকে রাসূলের খাস সুপারিশ বলা হয়। খাস সুপারিশগুলির সর্বপ্রথম প্রকার হল এক প্রকার একদল বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ, এটা একমাত্র মুমিন বান্দারা পাবে, কোন বেদিন কাফিরে পাবে না, এবং একমাত্র আমাদের নবী করতে পারবে না, আর কেউ করতেও পারবে না। অনেক রকমের খাস সুপারিশ আছে, এর প্রথম প্রকার হল, আর খাস সুপারিশের সর্বশেষ প্রকার হল কিছু মুসলমান গুনার কারণে জাহান্নামে, যতদিনের শাস্তি ভোগ করার যোগ্য হয়ে জাহান্নামে যাবে, ততদিনের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আল্লাহ তার বিশেষ বান্দাগণকে সুপারিশ করার অনুমতি দেবে। আল্লাহ যখন যাকে যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, তখন তিনি তার জন্য সুপারিশ করবেন এবং তার সুপারিশের উসিলায় আল্লাহ তার শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নাজাত দিয়া দিবেন। এটা একটা খাস সুপারিশ, মধ্যে আরো অনেক প্রকারের খাস সুপারিশ আছে। আমার মূল কথা হল সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিত আমল করে তারা কিয়ামতের দিন রাসূলের খাস সুপারিশ করে, আর সুন্নতে মুআক্কাদা যারা রেগুলার লঙ্ঘন করে চলে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকে। বুঝে থাকলে বলুন তো, সুন্নতে মুআক্কাদা আমলের গুরুত্ব আছে কি নাই? কিয়ামতের দিন যাদের নবীর খাস সুপারিশ পাওয়ার দরকার আছে তাদের সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করার দরকার আছে। কেউ যদি বলে কিয়ামতের দিন আবার নবীর খাস সুপারিশ পাওয়ার দরকার নাই, তাহলে তার জন্য সুন্নতে মুআক্কাদা আমলেরও দরকার নেই। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আপনাদের কি সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমলের দরকার আছে? কেন তা না হইলে খাস সুপারিশ পাওয়া যাবে? কাজেই আমাদের পরিষ্কার ভাবে বুঝে রাখা দরকার, খাস নবীর সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করলে কি হয়, না করলে কি হয়। যেমন ধরুন আগেই বলা হয়েছে রমজান মাসে রোজারা, দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত। কত নম্বর অর্থে? দুই নম্বর। নবীর আমলের অনুসরণীয় আমলকে নবীর সুন্নত বলা হয়, এই দুই নম্বর অর্থে তারাবির নামাজ পড়া নবীর সুন্নত। এটা সুন্নতে জায়েজা নয়, এটা সুন্নতে মুআক্কাদা। বুঝে থাকলে বলুন তো, তারাবির নামাজ সুন্নতে জায়েজা না সুন্নতে মুআক্কাদা? পড়লে কি হয় না পড়লে কি হয়? পড়লে খাস সুপারিশ পাওয়া যাবে, না পড়লে খাস সুপারিশ পাওয়া যাবে। আনুষঙ্গিক ভাবে বলা যায়, আমার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। যারা তারাবির নামাজ 20 রাকাত মানে না, এরা বলে হাদিসটা যায়িফ। এরা কি বলে? হাদিসটা যায়িফ। আমি দুঃখিত, আপনাদেরকে যায়িফ হাদিস সহিহ হাদিস বুঝাবার মতো সময় সুযোগ আমার হাতে নাই, সেটা আজকে আমার আলোচ্য বিষয় হবে। কাজেই এরা যে হাদিসটা যায়িফ বলে উড়াইয়া দিতে চায়, এই প্রসঙ্গে হাদিস শাস্ত্রের একটা মূলনীতি আছে। কোন হাদিস যায়িফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই যদি উম্মতে হাদিসটা আমল করে চলে আসে, ইসলামের সূচনা কাল থেকেই উম্মত যদি হাদিসটা আমল করে চলতে থাকে, রসুলের যুগেই কোন হাদিস যায়িফ সাব্যস্ত হয় না, সাহাবায়ে কেরামের যুগেই কোন হাদিস যায়িফ সাব্যস্ত হয় না, তাবেঈনের যুগেই কোন হাদিস যায়িফ সাব্যস্ত হয় না, হাদিসটা যায়িফ সাব্যস্ত হওয়ার আগে থেকেই যদি উম্মত বিনা বিতর্কে হাদিসটা আমল করে চলে থাকে, তাইলে পরবর্তীতে যারা হাদিসটা যায়িফ সাব্যস্ত করেছেন তাদের যায়িফ সাব্যস্ত করা না করায় কিন্তু আসে যায় না। এমন যায়িফ হাদিস সহি মুতাওয়াতির হাদিসের সমপর্যায়ের সাব্যস্ত। যে হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এই হাদিসটাকে যারা যায়িফ বলেছেন তাদের বাপ দাদার জন্মের আগের থেকে সারা দুনিয়ার মুসলমান উম্মত হাদিসটা আমল করে আসে। কাজেই এইটা মুহাদ্দিসিনের পরিভাষায় যায়িফ হাদিস হলেও তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, এই নীতিতে যে সহি সর্বোচ্চ সহি হাদিসের সমকক্ষ। দ্বিতীয় কথা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহি হাদিস আছে, সেটা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন। এটা সহি হাদিস না, এটা সহি হাদিস। এর অর্থ হলো আমার সুন্নাত পালন যেমন তোমাদের অবশ্য করণ, যেভাবে হে আমার উম্মতেরা তোমাদের জন্য আমার সুন্নাত পালন করা যেমন ভাবে তোমাদের জন্য অবশ্য করণীয়, তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করাও তোমাদের জন্য অবশ্য করণীয়। আর খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাকাত তারাবির নামাজ জমাতের সাথে চালু করেছেন, ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম সেই জমাতে অংশগ্রহণ করেছেন, কোন সাহাবি কোনদিন কোন রকমের আপত্তি করেননি। প্রতিদিন রমজান মাসের প্রতি রাতে বিশ্বাকাত তারাবির নামাজ জমাতের সাথে হযরত উমর চালু করেছেন খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। রাসূল নিজে বিশ্বাকাত তারাবি পড়েছেন, সেই হিসাবে রাসূলের সুন্নাত। আর এই বিশ্বাকাত নামাজের জমাত আল হযরত উমর চালু করেছেন সমস্ত সাহাবায়ে কেরামের চোখের সামনে, এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। খুলাফায়ে রাশিদিনের সুন্নাত কথা যে হাদিস আছে, এটা যঈফ হাদিস নয়, সেটা সহি হাদিস। কাজেই তারাবির বিশ্বাকাত নামাজ যঈফ হাদিসের দ্বারা অপ্রমাণিত, তারাবির নামাজ বিশ্বাকাত সুন্নাত এটা সহি হাদিসের দ্বারা অপ্রমাণিত। যারা বলে আট রাকাত, তারা যেই হাদিসটার দ্বারা দলিল দেয় সেটা হলো আল্লাহর রাসূল বিতির সহ এগারো রাকাত পড়তেন। তাহলে এগারো রাকাত থেকে বিতিরের তিন রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই তো আট রাকাত হাদিসে পাওয়া গেল। কিন্তু হাদিসের একটা অংশ এরা চুরি করে ফেলে, এরা হাদিস চুর। যে হাদিসে আছে আল্লাহ রাসূল বিতির সহ এগারো রাকাত পড়তেন, এই এগারো রাকাত থেকে বিতিরের তিন রাকাত দিলে বাদ দিলে আট রাকাত থাকে, এই হাদিসে উল্লেখ আছে যে এই নামাজটা রাসূল বারো মাস পড়তেন। বলেন আট রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? বারো মাসে যে আট রাকাত নামাজ রাসূল পড়তেন, এর নাম কি তারাবি না তোমার মাতা? এর নাম তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। তাইলে প্রথমত হাদিসের এক টুকরা চুরি করলো, বলল না। দ্বিতীয়ত তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দিল, কথা বুঝেন কিনা? এখানে কটা কাঠ সুফি? দুইটা। এক নম্বর হাদিসের এক টুকরা চুরি করলো, বলল না। দুই নম্বর যেই হাদিসটা তাহাজ্জুদের নামাজের দলিল সেই হাদিস দিয়ে তারাবির নামাজের দলিল দিল। এগুলি প্রকাশ্য বাটপাড়ি ছাড়া আর কিছু নয়। রাজনীতি নিয়ে বাটপাড়ি না নবীর পবিত্র হাদিস নিয়ে বাটপাড়ি? রাজনীতি নিয়ে বাটপাড়ি করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন রাজনীতি নিয়ে কেউ বাটপাড়ি করলেও আর কেউ ধরে না, ওইটা রাজনীতি বাটপাড়ির কাজ হয়। কিন্তু নবীর হাদিস নিয়ে বাটপাড়ি এই যুগে নূতন শুরু হইল। আর এক হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল বিতির সহ তেইশ রাকাত পড়তে। এবার বলুন তেইশ রাকাত থেকে বিতিরের তিন রাকাত বাদ দিলে কত রাকাত? এই হাদিসে উল্লেখ আছে যে এই বিশ রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে। আট রাকাত পড়তেন বারো মাস, বিশ রাকাত শুধু রমজানে। আট রাকাত বারো মাস, বিশ রাকাত শুধু রমজানে। বলুন কোনটার কি নাম? আট রাকাতের নাম তাহাজ্জুদ, তাহাজ্জুদ সুন্নতে মুয়াক্কাদা নয়। তাহাজ্জুদের নামাজ রেগুলার না পড়লেও নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত হবে না, কিন্তু তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, রেগুলার না পড়লে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকে। এখন যারা তারাবি তাহাজ্জুদের নামাজকে তারা তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দেয়, আর তারাবির নামাজ বিশ রাকাত পড়েই না, কোন দিন পড়ে না? কোনদিনও না। তারাবির বিশ রাকাত কোনদিনই পড়ে না, এরা কি মাঝে মধ্যে লঙ্ঘন করলো না রেগুলার? এবার বলুন সুন্নতে মুয়াক্কাদা রেগুলার লঙ্ঘন করলে ফলাফল কি? বুঝেন নাই? যারা রেগুলার নবীর সুন্নতে মুয়াক্কাদা প্রতিদিন লঙ্ঘন করে চলবে, এরা কি আমাদের দিন নবীর হাত সুপারিশ থেকে বঞ্চিত থাকবে? এরা এত ভাগ্যবান। গেল সুন্নতে মুয়াক্কাদা সম্পর্কে সামান্য আলোচনা। আর সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা আমল করলে কি হয় না করলে কি হয় এটাও বোঝা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার। সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব এই আমলগুলি যেই বান্দা করে সম্পূর্ণ স্বার্থহীনভাবে করে, এই স্বার্থহীনতার একটা মহা পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। যে ব্যক্তি গুনার অভ্যাস ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে ছাড়ে, যেই ব্যক্তি ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভের স্বার্থে করে, যেই ব্যক্তি সুন্নতে মুয়াক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে করে, কিন্তু যেই ব্যক্তি সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থেও নয়, জান্নাত লাভের স্বার্থেও নয়, নবীর খাস সুপারিশ লাভের স্বার্থেও নয়, সম্পূর্ণ স্বার্থহীনভাবে করে। কোন কাজের কি স্বার্থ আর কোন কাজ স্বার্থহীন এই জিনিসটা আগে বুঝলে পরবর্তী কথাটা বুঝতে সহজ হবে। গুনার অভ্যাস ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, সুতরাং গুনা ছেড়ে দেওয়া স্বার্থহীন কাজ না বিরাট স্বার্থের কাজ? ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভের স্বার্থে ফরজ ওয়াজিব আমল করা স্বার্থহীন না বিরাট স্বার্থে? সুন্নতে মুয়াক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে এগুলি স্বার্থহীন কাজ নয়। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারে, সুন্নতে মুয়াক্কাদা আমল না করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারে, মুস্তাহাব আমল না করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, নবীর শাফাআত লাভ করতে পারবে। তাহলে এই আমলগুলি স্বার্থে করে না বিনা স্বার্থে? সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব বিনা স্বার্থে, বিনা স্বার্থে করো কেন? বলে আমি এই আমলগুলি সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমলগুলি জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে করি না, জান্নাত লাভের স্বার্থে করি না, নবীর শাফাআত লাভের স্বার্থে করি না, এই আমলগুলি শুধুমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য করি। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নফল বন্দেগীগুলিকে যারা নিজের অভ্যাস বানায় আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে। তাহলে সুন্নতে জায়েদার নফল মুস্তাহাব আমল করলে কি হয়? আল্লাহর ওলি হওয়া যায়, এইগুলি না করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। আমাদের বর্তমান সমাজে কিছু মানুষ এমনও পাওয়া যায় যারা নফল বন্দেগীকে অভ্যাস বানাবে, দূরের কথা পাঁচ বেলার ফরজ নামাজও পড়ে না, ফরজ পর্দাও পালন করে না, গান বাজনার হারামে লিপ্ত থাকে, এদেরকেও মানুষে পীর মনে করে ওলি মনে করে। আমার কথা বুঝে থাকলে বলুন, এরা পীর না ভণ্ড? ওলি আল্লাহর না ওলি শয়তানের? ওলি মানে বন্ধু, এরা আল্লাহর বন্ধু নয়, এরা শয়তানের বন্ধু। এই জন্য প্রসঙ্গক্রমে আমাদের মনে রাখা দরকার যে গুনার অভ্যাস ছেড়ে দেওয়া এক নম্বর, ফরজ আমল করা দুই নম্বর, ওয়াজিব আমল করা তিন নম্বর, সুন্নতে মুয়াক্কাদা আমল করা চার নম্বর। এই চারটা কাজ করলেও আল্লাহর ওলি হতে পারে না, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে, নবীর শাফাআত লাভ করতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই চার কাজ করার পরে সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাবকে যদি নিজের অভ্যাসে পরিণত করে, এদেরকে আল্লাহর ওলি বলা হয়। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নফল বন্দিকে নিজের অভ্যাস বানায় আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়, তখন তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তখন তার পা আল্লাহর পা হয়ে যায়। গেল সুন্নতে জায়দা আমল করলে কি হয় না করলে কি হয়, এই সুন্নতে জায়দার বিপরীত একটা আছে, এটার নাম অনুত্থম। ইসলামের পরিভাষায় বলে খেলাফে আওলা, সুন্নতে মুআক্কাদার বিপরীত আর একটা আছে, এটার নাম মাকরুহে তাহরিমি। মাকরুহ তাহরিমি মাকরুহ দুই রকমের আছে, একটা মাকরুহ তাহরিমি একটা মাকরুহ তানজিহি। মাকরুহ তাহরিমি যে হারাম নয় কিন্তু হারামের কাছাকাছি, আর মাকরুহ তানজিহি এটা হারামও নয় হারামের কাছাকাছিও নয়, করলে ভালো হইত না করলে উত্তম হইল। এইটার নাম হইল একদিকে আমলটা হইল সুন্নতে জায়দা আর বিপরীতটা হইল মাকরুহ তানজিহি অনুত্থম। তাহলে সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ তাহরিমি, আর সুন্নতে জায়দার বিপরীতটার নাম মাকরুহ তানজিহি। জোহরের তারকাত সুন্নত না পড়াটা কোনো অসুবিধা ছাড়া, এমনি যদি না পড়ে মাকরুহ তাহরিমি হবে। আসরের তারকাত সুন্নত যদি না পড়ে বিনা কারণেও যদি না পড়ে মাকরুহ তাহরিমি হবে না, মাকরুহ তানজিহি হবে। কোন সুন্নতের বিপরীতটার কি নাম আমরা ধারাবাহিক ভাবে বুঝতে পারলে বেদাত বোঝাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। হাদিসকে যে নবীর নবীর হাদিসকে যে নবীর সুন্নত বলা হয় এর বিপরীতটার নাম কাদিমি, আর সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ তাহরিমি, সুন্নতে জায়দার বিপরীতটার নাম মাকরুহ তানজিহি। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হল নবীর তরিকা। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, দুই নম্বর অর্থ নবীর আমল, তিন নম্বর অর্থ নবীর তরিকা। এই নবীর তরিকা কথাটার অর্থ হইল নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি। সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি আছে, ধর্মের কাজেও নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি আছে। ধর্মের কাজ যদি নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি মতে না করে মন গড়া মতে করে এমন ধর্মের কাজের নাম বেদাত। কোন সুন্নতের বিপরীতটার নাম বেদাত। সুন্নত শব্দের অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। আর সংসারের কাজ যদি নবীর তরিকা মতে করে তাহলে সংসারের কাজ করেও এবাদতের পথ পায়, ধর্মের কাজ মন গড়া মতে করলে বেদাতের গুণা হয়, আর সংসারের কাজ নবীর তরিকা মতে করলে এবাদতের সওয়াব হয়। উদাহরণ দেখুন, পেশাব পায়খানা করা সংসারের কাজ, খাওয়া দাওয়া করা ঘুমানি সংসারের কাজ, সংসারের কাজগুলি নবীর তরিকা মতে করলে কি হয় এবাদতের সওয়াব হয়, মূলত এগুলি এবাদত নয়। নামাজ হইল এবাদত, রোজা হইল এবাদত, হজের নামে হজ একটা এবাদত, যাকাত একটা এবাদত, কুরআন তেলাওয়াত একটা এবাদত, দোয়া করা একটা এবাদত, দুরূদ শরীফ পড়া একটা এবাদত, তসবি পড়া এবাদত, জিকির করা এবাদত, কিন্তু খানা পিনা এবাদত নয় সংসারের কাজ, ঘুমানি এবাদত নয় সংসারের কাজ, পেশাব পায়খানা এবাদত নয় সংসারের কাজ, বিবির সাথে মিলামিশা করা এবাদত নয় সংসারের কাজ। বুঝে থাকতে বলুন, সংসারের কাজ যদি নবীর তরিকা মতে করে তাহলে কি হয় সংসারের কাজে ও এবাদতের সব নয়। কি বুঝলেন, গুমানিটা মূলত এবাদত না সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইবে এ নবীর তরিকা মতে ঘুমাইবে, যেই ব্যক্তি এশার নামাজ পড়ার আগে ঘুমাইল সে নবীর তরিকার খেলাফ ঘুমাইল। কথা বুঝতে পারতেছেন, এশার নামাজ জমাতের সাথে পড়ে যে ব্যক্তি ঘুমাইল আল্লাহর রাসূল বলেন তার ঘুমটা নবীর তরিকা মতে হওয়ার কারণে অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়। যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পরে ঘুমাইল, এখানে যে ব্যক্তি বলতে নারী নয়, এখানে যে ব্যক্তি বলতে পুরুষ। যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা বলে যে পুরুষ যেমন মসজিদে গিয়া নামাজ জমাতের সাথে পড়তে হবে, নারীরাও মসজিদে গিয়া নামাজ জমাতের সাথে পড়তে হবে, কারণ নারীর নামাজে আর পুরুষের নামাজে কোনো ব্যস্তম নাই। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন খায়রু মাসাজিদিন নিসাএ কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। একটা নারী রাসূলের কাছে, রাসূলের পরিচালিত জমাতে শরীক হওয়ার জন্য মদিনা শরীফের মসজিদে জমাতে শরীক হওয়ার জন্য অনুমতি চাইবে, কারণ মদিনা শরীফের জমাতে যারা শরীক হয় তারা 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পায়। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন নারী রাসূলের কাছে অনুমতি চাইল জমাতে শরীক হওয়ার, রাসূলের জমাতে। রাসূল অনুমতি তো দিলেনই না, বলে দিলেন এই সওয়াবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। তারপরও নারীর নামাজ আর পুরুষের নামাজ এক সমান না, নারীর নামাজ ভিন্ন রকম, পুরুষের নামাজ ভিন্ন রকম। পুরুষ অকারণে জমাতে না পড়ে একা নামাজ পড়লে সওয়াব নষ্ট, আর নারী জমাতে শরীক হইলে সওয়াব নষ্ট। কথা বুঝলেন কিনা দেখুন, পুরুষ বিনা কারণে জমাত ছেড়ে দিলে সওয়াব নষ্ট, আর নারী জমাতে শরীক হইলে সওয়াব নষ্ট। একরকম হইল না ভিন্ন রকম, ভিন্ন রকম। কাজেই যে হাদিসে রাসূল বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জমাতে পড়া ঘুমাইল, জমাতের সাথে নামাজ পড়া নবীর তরিকা নারীর জন্য না পুরুষের জন্য? হ্যাঁ, জমাতের সাথে নামাজ পড়া এটা নারীর জন্য নয়, নবীর তরিকা পুরুষের জন্য। একা একা নামাজ পড়া পুরুষের জন্য নবীর তরিকা নয়, একা একা নামাজ পড়া নারীর জন্য নবীর তরিকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইল, বলুন এতক্ষণের কথা বুঝে থাকলে, যে ব্যক্তি বলতে নারী না পুরুষ, কারণ নারীর ব্যাপারে আলাদা হাদিস আছে, নারীর ব্যাপারে আলাদা হাদিস আছে। এই ব্যক্তি সুন্নত তরিকা মতো ঘুমানির কারণে আল্লাহর রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এই লোকটাই আবার যখন ঘুম থেকে জেগে ফজরের নামাজটাও জমাতের সাথে পড়ে, তার ঘুম থেকে জাগাটাও সুন্নত তরিকা মতে হবে, এই জন্য বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে গেল। কাজেই আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়লো আর ফজরের নামাজ জমাতের সাথে পড়লো, এই ব্যক্তি এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল এই ঘুমটা ছিল সংসারের কাজ, কিন্তু নবীর তরিকা মতে ঘুমাইল, নবীর তরিকা মতে ঘুম থেকে জাগলো, এই জন্য সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। হাদিসের মর্ম বুঝে থাকলে এবার বলুন তো, সংসারের কাজ নবীর তরিকা মতে করলে কি হয়? ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজ নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। ধর্মের কাজ নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে করলে বেদাত হয়। কোনটার বিপরীত কি, কোনটার বিপরীত কি মনে রাখতে পারলে কোনটা বেদাত কোনটা বেদাত নয় আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, এর বিপরীতটার নাম কদিম। এটা আপনাদের বোঝার দরকার নাই, এটা শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার দরকার। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। এটা 2 প্রকার, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েজা। সুন্নতে মুয়াক্কাদার বিপরীত করলে মাকরু তাহরিমি হয়, আর সুন্নতে জায়েদার বিপরীত করলে মাকরু তানজিহি হয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। সংসারের কাজ নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়, ধর্মের কাজ নবীর তরিকা মতে না করলে বেদাত হয়। ধর্মের কাজ নবীর তরিকা মতে না করলে বেদাত হয়। আমি তো বললাম কয়েকবার, মনে রাখতে পারলে অনেক উপকার হবে আপনাদের। আপনাদের জীবনের অসংখ্য কাজ কোনটা বেদাত কেন বেদাত পরিষ্কার ভাবে সাব্যস্ত করতে পারবে। এই জন্য একটু পরীক্ষা করে দেখি স্মরণ রাখতে পারলেন কিনা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, এর বিপরীতটার নাম বিপরীত বুঝবেন না আপনারা, শুধু নামটা স্মরণ রাখুন, এর বিপরীতটার নাম কদিম। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। এটা 2 প্রকার, সুন্নতে মুয়াক্কাদা আর সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদার বিপরীতটার নাম মুক্ত তাহরিমি, আর সুন্নতে জায়েদার বিপরীতটার নাম মুক্ত তানজিহি। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, সংসারের কাজও নবীর তরিকা মতে করলে এবাদতের সওয়াব হয়, ধর্মের কাজও নবীর তরিকা মতে না করলে বেদাত হয়, ধর্মের কাজও নবীর তরিকা মতে না করলে বিদাত হয়। এর এক দুইটা উদাহরণ দেখুন, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ পড়া সুন্নত, নামাজের শুরুতে না মধ্যে না শেষে, শেষে নামাজের শেষে দুরূদ শরীফ পড়া নবীর সুন্নত, নবীর তরিকা। কেউ যদি দুরূদ শরীফের ফজিলতের বয়ান শুনে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, এখানে যে ব্যক্তি বলতে যে কোনো ব্যক্তি উদ্দেশ্য নয়, যে ব্যক্তি বলতে এখানে মুমিন মুসলমান উদ্দেশ্য, বেদিন কাফিরের সারা জীবন ভর দুরূদ শরীফ পড়লেও কোনো কাজ হবে না, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাযিল করবে, তার দশটা গুনাহ মাফ করে দেবেন, তার দশটা মর্যাদা বর্ধিত করে দেবেন। এত বড় ফজিলতের কথা দুরূদ শরীফের ব্যাপারে শোনার পরে কেউ যদি মনে করে এত বড় ফজিলতের দুরূদ শুধু নামাজের শেষে পড়বো কেন, নামাজের শুরুতেও একবার পড়া দিই, বলেন নামাজের শুরুতে দুরূদ পড়ে দিলে সেটা নবীর তরিকার দুরূদ হবে না, মন গড়া দুরূদ, এই দুরূদ পড়াটা সুন্নত হবে না বেদাত হবে, কেমনে বুঝলেন? এই দুরূদ নবীর তরিকার দুরূদ নয়, এটা মন গড়া দুরূদ বেদাত, কথা বললেন কিনা দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে এক ব্যক্তি নফল নামাজ পড়ে, আলী জিজ্ঞেস করেন তুমি ঈদের দিন সকালে কিসের নামাজ পড়ো, বলে নফল নামাজ পড়ি, আলী বলেন ঈদের দিন সকালে ঈদের নামাজ ছাড়া কোন নফল নামাজ নেই নবীর তরিকা মতে। লোকটা বলল নামাজ পড়লা, নামাজ পড়া তো ইবাদত সওয়াবের কাজ, এটা করলে কি আল্লাহ জাহান্নামে দিবেন? আলী বললেন যেই নামাজ নবীর তরিকায় নাই মন গড়া ভাবে করা হয় এই নামাজ পড়ার কারণেই আল্লাহ জাহান্নামে দিবে। সুতরাং ঈদের দিন সকালে নফল নামাজ পড়লে এটা কি সুন্নত হবে না বেদাত, নবীর তরিকায় নাই তুমি পড়ছো বেদাত, এই লোকের নামাজ বেদাত ওই লোকের দুরূদ বেদাত, কথা বুঝলেন কিনা? দেখ পাঁচ বেলার নামাজে রুকু সেজদা করা নবীর তরিকায় আছে, জুমার নামাজে রুকু সেজদা করা নবীর তরিকায় আছে, ঈদের নামাজে রুকু সেজদা করা নবীর তরিকায় আছে, জানাজার নামাজে নাই, জানাজার নামাজে নাই। কেউ যদি বলে রুকু করা মানে আল্লাহর সামনে মাথা নত করা, এর চেয়ে বড় ভালো কাজ কি জানাজাতে করলাম দোষ কি, তার রুকু বেদাত, তার সেজদা বেদাত, কথা বুঝতেছেন? তার রুকু বেদাত, তার সেজদা বেদাত। বলেন তো জানাজায় রুকু করলে বেদাত কেন নবীর তরিকায় নাই, জানাজায় সেজদা করলে বেদাত কেন নবীর তরিকায় নাই, তাহলে এই ব্যক্তির রুকু হবে তা ছিল, এই ব্যক্তির সেজদা হবে তা ছিল। ফজর বেলার নামাজে আজান দেওয়া নবীর তরিকায় আছে, জুমার নামাজে আজান দেওয়া নবীর তরিকায় আছে, ঈদের নামাজে নবীর তরিকায় আজান নাই, ঈদের নামাজে নবীর তরিকায় আজান নাই, ঈদের নামাজে আজান দিলে বেদাত হবে কেন নবীর তরিকায় নাই, জানাজার নামাজে আজানও নাই একামতও নাই, জানাজার নামাজে আজান দিলেও বেদাত হবে একামত দিলেও বেদাত হবে কেন নবীর তরিকায় নেই। বলুন তো বেদাত কত নম্বর সুন্নতের বিপরীতটার নাম, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীত যেটা করবেন সেটাই বেদাত, এর বিপরীতে যা করবেন তাই বেদাত। তাহলে ঈদের নামাজও আজান দিলে বেদাত, জানাজার নামাজও আজান দিলেও বেদাত, একামত দিলেও বেদাত, জানাজার নামাজও রুকু করলেও বেদাত, সেজদা করলেও বেদাত, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলেও বেদাত। বলুন তো জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদাত হবে কেন নবীর তরিকায় নেই? অনুরূপ ভাবে যেমন ভাবে নামাজের শুরুতে নামাজের শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে পড়লে হবে সুন্নত, নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই পড়লে হবে বিদাত, তেমনি ভাবে আজান শেষ করে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে পড়লে হবে সুন্নত, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই পড়লেই হবে বেদাত। অনুরূপ ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। কাজেই নবীর তরিকায় মুসলমান উম্মতের বাৎসরিক ঈদ কতটা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। বারোই রবিউল আউয়ালে যদি ঈদে মিলাদুন নবী নামে তিন নম্বর একটা ঈদ করে, এটার সিরিয়াল নম্বর ওই বিদাত। বলতে পারেন কেন? যারা আজানের আগে দুরুদ পড়ে এদের দুরুদ পড়া বিদাত। বলতে পারেন কেন? যারা নামাজ, কেউ যদি নামাজ জানাজার নামাজে রুকু সেজদা করে তার রুকু সেজদা হবে বিদাত। বলতে পারেন কেন? কেউ যদি ঈদের দিন সকালে নফল নামাজ পড়ে তার নফল নামাজ পড়া বিদাত। বলতে পারেন কেন? সুতরাং বিদাত সুন্নতে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীতটার নাম হলো বিদাত। এবার আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মর্ম বোঝা আমি আশা করি আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। কোন মানুষ যদি মুমিন হয় এক নম্বর, নেক আমল করে দুই নম্বর, সহি নিয়তে করে তিন নম্বর, নবীর তরিকা মতে করে চার নম্বর। কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের এই আমলের সুফল পরকালের জন্য অবধারিত হয়ে থাকবে, অর্থাৎ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া। কত কাদের দ্বারা জান্নাতের গ্যারান্টি? চার কাদের দ্বারা, বা নেক আমল করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। নবীর তরিকার বিপরীতে যদি কোন ধর্মের কাজ কেউ করে সেটাকে এই জিদাত বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, তোমরা ধর্মের কাজ মন গড়া মতে করবে না। ধর্মের কাজ মন গড়া মতে করলেই বেদাত হয়, বিদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। আশা করি সুন্নতের ফলাফল বুঝতে পেরেছেন, বিদাতের ফলাফল বুঝতে পেরেছেন। সুন্নত জান্নাতের পথ, বিদাত জাহান্নামের পথ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বেদাত বর্জন করে জাহান্নামের পথ বর্জন করার, সুন্নত গ্রহণ করে জান্নাতের পথ অবলম্বন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজনীতি নবীর তরিকায় করলে কি? রাজনীতি নবীর তরিকায় করলে ব্যাপারই নাই। আপনারা প্রশ্ন করছেন রাজনীতি নবীর তরিকায় করলে কি? রাজনীতি নবীর তরিকায় করলে, আর নবীর তরিকা ছাড়া রাজনীতি করলে বাটপাড়ি ছাড়া রাজনীতি নাই। কথা পরিষ্কার হইল? কবিগঞ্জে সুন্নিরা বলে তাহারা হকের উপর আছে, তাহারা নবীজিকে হাদির নাজির মানেন এবং কিয়াম করেন। তাহারা এই দলিল কোথায় পেল? এবং তাহারা ওয়াজের সময় বলে কৌমি মাদ্রাসার কেউ থাকলে আগে বহস করতে, বহস জীবনে কম হইছে। কোন বহসে তোমরা দলিল দিয়া পারছ? এক মুরগি কবার দবা করার লাগবো? আমি সারা জীবনই বহস করতে করতে কাটাইছি, কোন বহসে বিদাতিরা পারছে না। এত বহসে পারলা না কেন? এটার বিচার দিবা আগে, এরপরে হায়া লজ্জা থাকলে নূতন ভাবে বহসের কথা বল। সারা জীবন পর বহসে কেন পরাজিত হইলা? তার বিচার আগে হবে, তারপরে নূতন ভাবে বহস হবে। অতীতের বহসে যারা পরাজিত হইছ বিচার না দেওয়া পর্যন্ত হায়া লজ্জা থাকলে মুখে বহস শব্দ উচ্চারণ করতে পারো না। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله مبارك সম্মেলনে কবুল আর মঞ্জুর করুন يا الله সম্মেলনে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন يا الله সম্মেলনের সিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করেন يا الله সমস্ত মুমিন মুসলমান মুদ্দেগানে নাজাত দান করেন يا الله আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার স্বার্থেই সকল প্রকার বিদাত পরিহার করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ নবীর শাফাআত পাওয়ার স্বার্থেই আমাদেরকে সকল প্রকার সুন্নত আমল করার তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।